ইসলামের পঞ্চ বুনিয়াদের অন্যতম বুনিয়াদ সিয়াম। আল্লাহকে খুশি করার জন্য মুমিনের জীবনে সিয়াম এক নিবিড় সাধনা। তাই তো উদয় থেকে অস্ত পর্যন্ত পানাহার বন্ধ রেখেও মুমিন অনুভব করে না বিন্দুমাত্র ক্লান্তি। ইমানি শক্তিতে রোজাদার তাই সদা থাকে অম্লান। এলো ওই পাক মাহে রমজান, খুশে তাই সকল মুসলমান। এলো ওই পাক মাহে রমজান, খুশে তাই সকল মুসলমান। রাখবো রোজা সারা দিনে, রাখবো রোজা সারা দিনে, ধনী গরীব সবাই মিলে পড়বো নামাজ, করবো সদকা। পড়বো নামাজ, করবো সদকা, মানবো আল্লাহরে ফরমান। এলো ওই পাক মাহে রমজান, খুশি তাই সকল মুসলমান। রাতে নামাজ দিনে রোজা, মুমিন তবু রবে তাজা। রাতে নামাজ দিনে রোজা, মুমিন তবু রবে তাজা। ইমান তাকে শক্তি দেবে, ইমান তাকে শক্তি দেবে, কভু হবে না নিষ্প্রাণ। এলো ওই পাক মাহে রমজান, খুশি তাই সকল মুসলমান। এলো ওই পাক মাহে রমজান, খুশি তাই সকল মুসলমান। গুনাহ মাফের মাস এসেছে, উপর থেকে ডাকি পড়েছে। গুনাহ মাফের মাস এসেছে, উপর থেকে ডাকি পড়েছে। মুমিন সামনে এগিয়ে এসো, মুমিন সামনে এগিয়ে এসো, পিছাও পাপি ও বেঈমান। এলো ওই পাক মাহে রমজান, খুশি তাই সকল মুসলমান। এলো ওই পাক মাহে রমজান, খুশি তাই সকল মুসলমান।